শোনো ফরিয়াদ আমার, শোনো ইয়া রহমান, শোনো আমার ইয়ার মান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার, তোমার দরবারে দুহাত তুলে চেয়েছি ক্ষমা আমার ভুলে, জানি তুমি ইমানের মূলে, স্রষ্টা তুমি সৃষ্টির অনুকূলে, দিও তুমি গো দিও তুমি ক্ষমা করে ওগো মেহেরবান, শোনো আমার আরমান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার, খুঁজেছি রসুলের মাঝেতে কখন গাউসুল আজমেতে, শামস তাবরিজ মনসুরেতে কোরআন আর মক্কা মদিনাতে, তোমার দিদার গো তোমার দিদার দাও উপহার নাও আমারে জান, শোনো আমার আরমান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার, রহমতেরি ঝর্ণা জরিয়া দেবে জানি তুমি মাফ করিয়া, রহমতের আশাতে হাত বাড়িয়া আছি আসমান পানে চাহিয়া, তোমার তরে গো তোমার তরে কাঁপে জবান জীবন কুরবান, তোমার তরে কাঁপে জবান জীবন ও কুরবান, শোনো আমার আরমান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার, করি দোয়া আমি বারে বারে আজাব দিও না প্রভু গোরে, পাপ করে সবার গোচরে এমনি মেহবুব কাঁদে অঝরে, নিয়ে যেন গো নিয়ে যেন যাই হাসরে কেমিতি ওই মান, নিয়ে যেন যাই হাসরে কেমিতি ওই মান, শোনো আমার আরমান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার, শোনো ইয়া রহমান, শোনো আমার আরমান, আখেরাতে মান করিও আমায় প্রদান, রেখো আমার সম্মান। শোনো ফরিয়াদ আমার।